পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দুঃখে চোখে পানি পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দুঃখে চোখের পানি ও আমার চোখ পার নাই কিনার নাই রে ও আমার চোখ না মোর জানায় তবু দিলাম ভাঙানায় সায়র পথে পথে দিলাম ছড়াইয়া রে পালে আমার হাওয়া নাই রে ও আমার বইটা ও আমার সুখ নাই নীল নাই চোখে নীল নাই ধীরে তোমার খেয়ালের শেষ দয়া নাই তোমার মায়া তবু জন্ম দুঃখী আমি তোমায় আপন জানি পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দুঃখে।